السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বস্তুগুলিকে পাক পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং যেগুলি নোংরা যেগুলি আমাদের জন্য ক্ষতি সাধনকারী যেগুলি আমাদের ইহকাল পরকালকে নষ্ট করবে সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মাদক দ্রব্য আর একটি হচ্ছে জুয়া, যে দুটি বিষয়ের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 219-এ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা তোমাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল ফি হেমা ইসমুন কাবির, হে নবী তুমি বলে দাও যে এই দুইটি বিষয়ে বা দুইটি বস্তুতে ইসমুন কাবির বড় গুনাহ রয়েছে, মদ পান করা কবিরা গুনাহ, বরং এটি হচ্ছে উম্মুল খাবায়েস, মদ হচ্ছে সমস্ত গুনহার শিকড়, সমস্ত গুনহার মূল। যেই ব্যক্তি মদ খেয়ে নেয় সেই ব্যক্তি হুশ হারিয়ে দেয়, যখন জ্ঞান হারিয়ে দেয় তখন সেই ব্যক্তি জেনাও করতে পারে, মায়ের সাথে জেনা করতে পারে, বোনের সাথে জেনা করতে পারে, সেই ব্যক্তি খুনও করতে পারে, স্ত্রীকেও খুন করতে পারে, মাকেও খুন করতে পারে, সেই ব্যক্তি শিরক কুফরি করতে পারে, আল্লাহ ছাড়া যে কিছু পূজা করতে পারে, তার দ্বারা সমস্ত পাপ হইতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সমস্ত গুনহার শিকড় বা সমস্ত গুনহার মূল বলেছেন এই মদকে। মদ পান করার কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ পাক জবাবে বলছেন কুল ফি হেমা ইসমুন কবির, এতে বড় কবিরা গুনাহ রয়েছে, ওয়া মানাফিউলিন নাস, তবে এতে কিছু মানব জাতির জন্য উপকারিতা রয়েছে, ফায়দা আছে, ফায়দা ব্যবসা বাণিজ্য, বেশ কিছু লোক ব্যবসা করে অনেক পয়সাওয়ালা হচ্ছে, এটা একটা ফায়দা, ফায়দা হতে পারে, আরো কিছু ফায়দা হতে পারে সামান্য, কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিনাফিহিমা, এই মদের আর মদের সাথে জুয়া, জুয়াতে ফায়দা হচ্ছে যে জুয়াতে অনেকে পয়সা জিতে নিচ্ছে, ফায়দা হইলো একটু, কিন্তু ফায়দার চাইতে এই জুয়ার উপকারিতা এবং মদের উপকারিতার চাইতে তার গুনাহ হচ্ছে অনেক বড়। আল্লাহ পাক বলছেন ওয়াইস মহমা, আর এই দুটি বস্তুর গুনা আকবর মিন্নাফ এহেমা, এই দুইটির উপকারিতার চাইতে লাভের চাইতে অনেক বড়। তাহলে গুনাহ যার বড় সেটাকে ছেড়ে দিতে হবে, নোংরা বস্তু যেগুলি তাতেও কিছু ফায়দা আছে, কিন্তু কেউ পেশা পায়খানা খাবে কি, কেউ খাবে না। ঠিকই তেমনি মদ এবং জুয়া, তাতে অল্প কিছু ফায়দা থাকলে তাতে ক্ষতির দিক অনেক বেশি রয়েছে ইহকাল পরকালে, সেই জন্য ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ সম্পর্কে তিনবারে তিনটি আয়াত নাজিল করেছেন, মদ একবারে একসাথে হারাম করা হয়নি, ধীরে ধীরে হারাম করা হয়েছে, কি জন্য, আস্তে আস্তে রশি টানা হয়েছে, এই জন্য যে আরব সমাজ মদে সেই জামানায় ডুবেছিল, হঠাৎ করে যদি মদকে হারাম করে দেওয়া হতো একেবারে তাহলে তারা বলতো মদ ছাড়তে পারবো না, আমার ইসলাম থাক আর না থাক। সেই জন্য আল্লাহ ফাক রব্বুল আলামিন ধীরে ধীরে আস্তে আস্তে আস্তে আস্তে করে হারাম করেছেন, তৃতীয় স্তরে গিয়ে অকাট্যভাবে হারাম করেছেন। এ আয়াতে আল্লাহ হারাম বললেন না, কি বললেন, এতে বড় গুনাহ আছে আর এতে ফায়দাও আছে, লাভও আছে লোকসানও আছে, আর এর গুনাহ এর উপকারিতার চাইতে বেশি, স্পষ্ট করে আল্লাহ পাক খুলে বললেন না, এতটুকু আল্লাহ পাক বললেন। দ্বিতীয় স্তরে আয়াত নাজিল করলেন যে তোমরা যদি মদ খাও লা তাকরাবু সালাত, তার এই প্রথম আয়াত নাজিল হওয়ার পরে বেশ কিছু সাহাবি তারা মদ ছেড়ে দিলেন, যার গুনাহ বেশি যার লাভ চাইতে ক্ষতি বেশি সেটা করবোই বা কেন, কেন মদ খাবো, ছেড়ে দিলেন, অনেকে ছেড়ে দিলেন, অল্প কিছু লোক ছাড়তে পারলো না। তারপরে নামাজের অবস্থায় মাঝে মধ্যে হয়তো পান করে চলে এসছে আর মাতলামি করছে, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, হে মুমিনরা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসবে না, যদি নেশা করো নামাজের কাছে আসবে না। তখন আবার চিন্তা করতে বাধ্য হলো যারা মদ পান করতো, যেই জিনিস খেলে নামাজ পড়তে পারবো না তাহলে তো ইমানই তো থাকবে না, নামাজের কাছে যেতে পারবো না, তা খাবো কেন, ছেড়ে দিল কিছু লোক। আরো কিছু লোক থেকে গেল যারা এখনো ছাড়েনি, ঠিক আছে এসা পরে খেয়ে নেব, আর ফজরের আগে আগে সচেতন হয়ে যাব, নামাজ পড়তে চলে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় স্তরে আরেক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু প্রতিমা পূজা, ওয়াল আজলাম আর ভাগ্য নির্ণয় করা। আরো মুশরিকেরা ভাগ্য নির্ণয় করত, তীর ঢুকিয়ে রাখতো থলের মধ্যে, আর একটা তীরে লেখা থাকতো হ্যাঁ বা করো, আর একটা তীর লেখা থাকতো না। যখন কোনো সফরে যাবে, যে আপনি এখান থেকে কলকাতা যাবেন না যাবেন না, এখান থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এখানে সে ভিসা নিয়ে যাবেন না যাবেন না, একটু তীর বের করতো জাহেলরা মুশরিকেরা। তীরটা যদি হ্যাঁ আসলো না কাজ শুভ হবে, চলে এই টোটকার ওপর বিশ্বাস করত। আর যদি না চলে আসলো না, রে ভাগ্য খারাপ আছে যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, বিবাহ করবো মুখ জায়গায় একটু তীর বের করল, হ্যাঁ তাহলে বিয়ে করবো, আর না তাহলে না না এখানে বিয়ে করা যাবে না, এইরকম কাজ করতো। আল্লাহ বলছেন এগুলি হচ্ছে রিজসুন নাপাক কাজ, মিন আমালি শয়তান আর শয়তানের কাজ। তাহলে মদ নাপাক কাজ আর শয়তানের কাজ, মদ খাই শয়তানে, মিন আমালি শয়তান ফাজিতানে বু, হে মুসলিমরা তোমরা এই মদ থেকে বেঁচে থাকো, এই জুয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মদকে হারাম করেছেন। ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে তারা জিজ্ঞাসা করে যে কি কিভাবে খরচ করবে, কতটা খরচ করবে। আল্লাহ বলছেন কুল, হে নবী বলে দাও, আল আফওয়া, যেটা উদ্বৃত্ত সেটা খরচ করা, তোমার নিজে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাবা মাকে নিয়ে খেয়ে দিয়ে যা বাঁচছে তা থেকে খরচ করো। এমন খরচ করিও না যে বাবা মাকে খেতে দিতে পারলে না, এমন খরচ করিও না স্ত্রীর ভরণ পোষণ দিতে পারলে না, ছেলে মেয়েকে খাবার দিতে পারলে না। আল্লাহ বলছেন আল আফওয়া, অতিরিক্ত যেটা তোমার খরচ করে আছে সেটা খরচ করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবেই তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলিকে খুলে খুলে বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা করো। আল্লাহ পাকের বিধিবিধান সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালে এবং পরকালেও, যাতে করে তোমরা সুখী হতে পারো ইহকালে এবং পরকালে। ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কিছু ইয়াতীম অনাথ ছেলেরা আছে, মেয়েরা আছে, এদের হিসাব নিকাশ কেমন করে রাখবো, এদের টাকা পয়সাকে যদি আলাদা করে রাখি, তাদের খাদ্য দ্রব্য আলাদা করে রাখি, কতটা খাবে না খাবে, কোনোদিন কম খেলো কোনোদিন বেশি খেলো, আলাদা করে পাক করে দিলে আমাদের জন্য কষ্ট, আলাদা করে দুইবারে পাক করতে হয়, এই এক সমস্যা, তাহলে কি আমরা একসাথে পাকশাক করে খাওয়াতে পারবো, কিভাবে হিসাব রাখবো। আল্লাহ পাক এই সমস্যার সমাধান দিয়েছেন এই আয়াতে, বলছেন তারা ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী তোমাকে, কুল, হে নবী বলে দাও, ইসলাহুল্লাহুম খাইর, তাদের কল্যাণ করা তোমাদের জন্য মঙ্গলজনক, তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদেরকে উন্নত করে দেবে, তাদের লেখাপড়া করিয়ে দেবে, তাদের আদর যত্ন করবে, এগুলি তোমাদের জন্য কল্যাণকর। ওয়াইন তু খালে তু হুম ফা ইখওয়ানুকুম, আর তাদের সাথে যদি মিলেমিশে খাওয়া দাওয়া করো, ফা ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই, জেনে রাখো ভাইয়ের সাথে কেউ বেইমানি করে না, ভাইয়ের সাথে কেউ আত্মসাত করেন না। সুতরাং কোনো ইয়াতিম ছেলে যদি থাকে আর তার চাল তোমার চালের সাথে পাক করো, তার টাকা পয়সা দিয়ে বাজার কেনাকাটা করো, দিয়ে একসাথে যদি একটা অনুমান ভিত্তিক খাও, যাতে বেশি না খেয়ে নাও বেইমানি আত্মসাত করে, এইরকম ভাবে সতর্ক যদি চলো, তারা তোমাদের ভাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন যে একসাথে পাকশাক করে খেতে পারো, একসাথে বাজার করতে পারো। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ পাক ভালো করে জানেন যে কে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর কে সংশোধন করে, কে এই এতিম ছেলেদের দেখাশোনা করে। তুমি আন্তরিকতার সাথে দেখাশোনা করছো না তার মালগুলিকে নষ্ট করতে চাইছো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শেষ করে দিই, তাড়াতাড়ি তার জমি জায়গাগুলিকে বিক্রি করে শেষ করে দিই, যে টাকাটা আছে তার কাছে খেয়ে দিয়ে শেষ করে দিই, দশ টাকা বিল হলো 20 টাকা দেখিয়ে দিলেন, এইভাবে ক্ষতি সাধন করলেন। আল্লাহ পাক ভালো করে জানেন যে আপনি ফাসাদ সৃষ্টি করতে চান না আপনি তাকে উন্নত করে দিতে চান। ওয়ালাউ শা আল্লাহু লা আনাতাকুম, আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে কষ্টে ফেলে দিতেন, যে না না না আলাদা করে রান্না করতে হবে, আলাদা রাখতে হবে টাকা পয়সা, সেই সব আলাদা রাখতে হবে, পাকশাক করবে আলাদা করে, তাহলে বড় কষ্টে তোমরা পড়ে যেতে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ ফাক রব্বুল আলামিন সর্বজয়ী, হাকিম এবং প্রজ্ঞাময়, মহান আল্লাহ। তারপরে বিবাহ শাদীর ক্ষেত্রে একটি বিধান এখানে বর্ণনা করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ পাক পুরুষদেরকে সম্বোধন করে বলছেন যে হে মুমিন মুসলিম, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করবে না, যারা মুশরিক নারী তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম। হাত্তা ইউমিন্না, যতক্ষণ পর্যন্ত তারা ইমান না নিয়ে আসবে। ওয়ালা আমাতু মুমিনা, আর যদি তুমি মুমিন একটি দাসীও পাও সেটা মুশরিক সুন্দরী রমণীর চাইতেও ভালো। মুমিন দাসী গরিবের মেয়ে সেটি ধনীর বাড়ির মুশরিক মেয়ের চাইতে ভালো। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তোমাদেরকে দেখতে খুব সুন্দরী লাগে ওকে। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, এইরকমই তোমরা তোমাদের মেয়েদের তোমাদের বোনদের কোন মুশরিক ছেলের সাথে বিবাহ দেবে না। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আর তোমরা মুশরিক ছেলেদের সাথে মেয়েদের বিবাহ দেবে না। হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত ওই ছেলেরা ইমান না নিয়ে আসবে, মুসলিম না হবে। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, যদি কোনো মুমিন গোলাম পাও কৃত দাস পাও সেটা মুশরিক নেতার চাইতেও ভালো, মুশরিক নেতার চাইতে ভালো। ওয়ালাউ আজাব, যদিও তাকে দেখতে সুন্দর লাগে, তার ধন সম্পদ সুন্দর লাগে, তার চাকরি আছে সব সুন্দর লাগে, ওইদিকে যেও না, বরং তোমরা ইমানের হেফাজত করো, হারাম কাজ করিও না। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ এরা মুশরিকরা জাহান্নামের আগুনের দিকে আহ্বান করছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর মার্জনার দিকে আহ্বান করছেন তার অনুমতি ক্রমে। ওয়ায়ুবাইয়ুন আয়াতিহি লিন-নাস, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শন সমূহকে মানব জাতির জন্য সুস্পষ্ট করে বর্ণনা করেন। লা আল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকার আয়াত নম্বর 222 এ ইরশাদ করেছেন, ওয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ এখানে ঋতুবতী মহিলাদের অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন, যে এই হাইজের অবস্থায় মাসিক ঋতুর অবস্থায় স্বামীরা তাদের সাথে কেমন মেলামেশা করবে, কতটুকু জায়েজ। আল্লাহ পাক বলছেন, ওয়াস আলুনাকা আনিল মাহিজ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তারা জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করে হাইজের অবস্থা সম্পর্কে, মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে। কুল, হে নবী বলে দাও, হুয়া আজান, সেটা হচ্ছে অশুচি, কষ্টদায়ক বস্তু। এই মাসিক ঋতু হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক বস্তু, আজান আল্লাহ পাক বলেছেন। সুতরাং মাসিক ঋতুর অবস্থায় কেউ যদি মিলন করে তাহলে তাকে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথা উল্লেখ করেছেন যে এটা বড় কষ্টদায়ক বস্তু। কাজেই তোমরা কি করো, ফাতাযিলুন নিসা ফিল মাহিজ, স্ত্রীদের থেকে মাসিক ঋতুর অবস্থায় দূরে থাকো, সহবাস করবে না। সহবাস ছাড়া বাকি কাজে অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সহবাস হারাম করেছেন মাসিক ঋতুতে। ওয়ালা তাকরাবুহুন্না, এবং তাদের নিকটবর্তী হবে না সহবাসের উদ্দেশ্যে, পানাহারের উদ্দেশ্যে একই প্লেটে খান, একসাথে ঘুমান, এছাড়াও যেসব জিনিস আল্লাহ পাক রব্বুল জায়েজ করেছেন সেগুলি করুন, কিন্তু সহবাসের জন্য নিকটবর্তী হবেন না। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে। ফাইযা তাতাহহারনা, তারপরে আল্লাহ বলছেন যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। প্রথমে আল্লাহ বললেন যে তাদের নিকটবর্তী হয়ে না যতক্ষণ তারা পাক না হয়ে যায়। পাক হয়ে যাওয়া মানে মাসিক ঋতু বন্ধ হয়ে যাও। তারপরে মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে কি করতে হবে, আল্লাহ বলছেন ফাইযা তাতাহহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। অর্থাৎ মাসিক ঋতু থেকে পবিত্র হওয়া যথেষ্ট নয়, বরং তারপরে গোসল করে পবিত্রতা অর্জন করে নেবে। এই জন্য মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত স্ত্রী গোসল না করবে, কারণ মাসিক ঋতু থেকে পাক হওয়ার পরে গোসল করা ফরজ, যতক্ষণ গোসল না করে নেবে ততক্ষণ পর্যন্ত সহবাস জায়েজ না। আল্লাহ বলছেন যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে গোসলের মাধ্যমে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আর যেখানে আল্লাহ আদেশ করেছে সেখানে তোমরা আগমন করো। অর্থাৎ স্থান ক্ষেত্র হচ্ছে একটি, সেই ক্ষেত্রে তোমরা আগমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপরে এই নারীদের সম্পর্কে ইরশাদ করেছেন, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের নারীরা তোমাদের শস্যক্ষেত স্বরূপ, স্ত্রী জাতি স্বামীর জন্য ক্ষেত স্বরূপ। তাহলে স্ত্রী যদি ক্ষেত হয় তাহলে আপনি বীজ স্বরূপ, আপনার কাছে বীজ আছে, শুধু ক্ষেত দিয়ে ভালো ফসল জন্মায় না আর শুধু বীজ দিয়ে ভালো ফসল জন্মায় না। এই জন্য স্ত্রী যখন আপনি পাত্রী নির্বাচন করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে আমার ক্ষেতটা যেন ভালো হয়। আপনি বেলে মাটি যেখানে কোনো ফসল হবে না এইরকম জমি পয়সা দিয়ে কিনে নেবেন না। তাহলে ভালো মেয়ে দিনদার পরিষ্কার আল্লাহকে ভয় করে এইরকম পরিবারে গিয়ে আপনি বিবাহ করবেন তাহলে আপনি ক্ষেতটা ভালো পাবেন। ঠিক তেমনি মেয়ের যখন বিবাহ দিতে যাবেন মেয়ের অভিভাবক, তখন আপনি চিন্তা করেন যে আপনি বীজ খোঁজ করতে যাচ্ছেন, আপনি বাজে বীজ নেবেন না, ভালো বীজ দেখে নেবেন। আপনি ফজলি আমের যদি বীজ না হয় তাহলে কি আর মালদাতে শুধু ক্ষেত্র ভালো হইলে হবে আর মুর্শিদাবাদে হইলে হবে? তা তো হবে না। তাহলে এই রকমই মনে রাখবেন, যেমন ক্ষেত ভালো হইতে হবে তেমনি বীজও ভালো হইতে হবে। আল্লাহ বলছেন তোমাদের নারীরা তোমাদের জন্য শস্যক্ষেত স্বরূপ, ফাতু হারসাকুম, তোমাদের শস্য ক্ষেতে তোমরা এসো, আন্না সেতুম, যেমন করে তোমরা চাও, যেমন করে চাও, কিন্তু স্থান একটি হবে, একাধিক নয়। একই স্থানে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আগমন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ ওইটি তোমার জন্য শুধু ক্ষেত রেখেছেন। ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম, তোমরা নিজেদের জন্য অগ্রিম কিছু পাঠাবার বন্দোবস্ত করো, অর্থাৎ ইহকালে যে তোমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন দুনিয়াতে, এখানে সৎ আমল করে আখেরাতে কিছু পাঠাবার ব্যবস্থা করো, যাতে সেখানে তোমার সম্বল হয় আর তুমি সেখানে মুক্তি পাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকু, এবং জেনে রাখো যে তোমরা অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই হবে এবং জবাবদেহি করতে হবে। অবশ্যরিল মুমিনিন, হে নবী যারা ইমানদার তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, যারা বেশি বেশি শপথ করে আর শপথ করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, মিথ্যা শপথ করে, তাদের সম্পর্কে তোমরা এরকম কাজ করিও না। ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লি আইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলীম। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদের শপথের পাত্র বানিয়ে নিও না। যখন তখন ছোট খাটো ক্ষেত্রে, ছোট ছোট ব্যাপারে আল্লাহর শুধু কসম, আল্লাহর শুধু কসম, কারণ আরবদের এই স্বভাবটা ছিল আর এখনো এই স্বভাব আছে। যে কোনো ক্ষেত্রে কথায় কথায় শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজেদের শপথের পাত্র বানাতে নিষেধ করেছেন। এত বেশি শপথ করবে না যে খেলতামাশা বানিয়ে ফেলেছ। আনতাবাররু, যে তোমরা নেকির কাজ করবে, ওয়াতাত্তাকু, সংযত জীবন যাপন করবে, ওয়াতুসলিহু বাইনান নাস, আর মানব জাতির মাঝে তোমরা ইসলাহর কাজ করবে, মীমাংসার কাজ করবে। ওয়াল্লাহু সামিউন আলীম, আল্লাহ পাক সবকিছু শুনেন এবং জানেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমরা যখন কসম করবে তখন সব কসমে আল্লাহ ধরবেন না, অনিচ্ছাকৃত অভ্যাস হয়ে আছে, হঠাৎ করে মুখ দিয়ে কসমের বাক্য বেরিয়ে গেছে, তাতে আল্লাহ ধরবেন না। কিন্তু যখন অন্তর থেকে সংকল্প করে কসম করবে তখন আল্লাহ অবশ্যই ধরবেন, তখন সেই কসমের ওপর হয় অটল থাকো, আর যদি সেই শপথ ভঙ্গ করো তাহলে তার জন্য কাফফারে দিতে হবে, যেই কাফফারের কথা আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম, আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন শপথে, অর্থহীন শপথে, উদ্দেশ্যবিহীন হঠাৎ করে কসমের কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, ইচ্ছা করে কসম করেননি আপনি, তাতে আল্লাহ পাক ধরবেন না, শাস্তি দেবেন না। ওয়ালাকিন ইয়াখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করবেন ওই কসমের ব্যাপারে যেটা তোমাদের অন্তর কর্ম করেছে, অর্থাৎ অন্তরের সংকল্প করে যে কসম করেছ। আপনি এই ক্ষেত্রে মিথ্যা কসম হইতে পারে, কেউ যদি অন্তর থেকে তাকে বললো যে তুমি এটা চুরি করেছো, না চুরি করিনি, আসলে চুরি করেছে, আল্লাহর কসম করে বলছে আমি এই কাজ করিনি, তাহলে সেই অন্তর থেকে ইচ্ছা করে কসম খেলো, এটা কাবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। আর আল্লাহ পাকের কসম কেউ যদি মিথ্যা করে তাহলে এটা হচ্ছে এমিনে গমুস, বড় কাবিরা গুনাহ, যা জাহান্নামে নিমজ্জিত করবে। আর ভবিষ্যতের উপর কসম করা, যাকে ইয়ামিনে মুন আকাদা বলা হয়, তার জন্য কাফার রয়েছে। ভবিষ্যতে আমি আল্লাহর কসম করে বলছি অমুকের সাথে দেখা করবো না, অমুক জায়গায় যাব না, অমুক জিনিস খাবো না, তারপরে সেটা আপনি খেতে বাধ্য হলেন অথবা সেখানে যেতে বাধ্য হলেন, তার সাথে কথা বলতে বাধ্য হলেন, ইত্যাদি যেটা করতে চাননি আপনি সেটা করতে বাধ্য হলেন, তাহলে আপনাকে কসমের কাফার দিতে হবে, কারণ অন্তরের সংকল্পের সাথে আপনি এই কসম করেছেন। আর যেটা অনিচ্ছাকৃত হঠাৎ করে বেরিয়ে গেল তার নাম হচ্ছে ইয়ামিনে লাগু, অর্থহীন কসম, উদ্দেশ্যবিহীন কসম। আল্লাহ গফুরুন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং অত্যন্ত সহনশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নারীদের আরেকটি বিধান উল্লেখ করেছেন, যার নাম হচ্ছে ইলা, অর্থাৎ শপথ করা স্ত্রী সম্পর্কে যে আমার স্ত্রীর কাছে আমি যাব না, এর নাম হচ্ছে ইলা। যদি কেউ চার মাস পর্যন্ত করে তাহলে এটা হচ্ছে শরীয়তি ইলা, সবচাইতে বেশি সময় যেটা শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে যে আপনার কোনো ব্যাপারে অসন্তুষ্টি হয়েছে স্ত্রীর সাথে, চার মাস আমি আমার স্ত্রীর কাছে যাব না, এটা বলতে পারেন। কিন্তু চার মাসের বেশি আমি যাব না, ছয় মাস যাব না, এক বছর যাব না, কথাই বলবো না, এটা জায়েজ নয়। একদিক করে হয় তালাক দেন আর না হলে এইভাবে ঝুলিয়ে রাখার অধিকার আপনার নেই। আর চার মাসের কম যদি কেউ যদি ইলা করে, কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে এক মাস যাব না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাগ করে নিয়েছিলেন আর ওপর তলে উঠে গেছিলেন আর স্ত্রীদের সাথে এক মাস কোনো সম্পর্ক রাখবো না এইরকম কসম করে নিয়েছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খরচ খরচা ভরণ পোষণের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে কথা বলেছেন যে আমাদেরকে ভরণ পোষণ দেওয়া হোক, কিছু আমাদের দেওয়া হচ্ছে না, অভাব ছুটছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়েছিলেন। তো এটি হচ্ছে শাব্দিক অর্থে ইলা কসম, কিন্তু শরীয়তে ইলা কসম হচ্ছে চার মাসের। কেউ যদি চার মাসের ইলা কসম করে তাহলে চার মাস পুরা হলে তাকে একদিক করতে হবে, হয় তালাক দেবে আর না হলে ফিরিয়ে নিয়ে আসবে, নিজে সম্পর্ককে সাধারণ অবস্থায় নিয়ে আসবে, যে তার সাথে সম্পর্ককে ঠিক করবে। আর যদি এইভাবে ঝুলিয়ে রাখে তাহলে জায়েজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল্লাযীনা ইউলুনা মিনাসাই, ওই সব লোকদের জন্য বলছি যারা নিজের বিবিদের সাথে কসম করে, বিবিদের ক্ষেত্রে শপথ করে, তাদের জন্য আল্লাহ মিয়াদ নির্দিষ্ট করেছেন, তারাব্বসু আরবাতি আশহর, অপেক্ষা করবে চার মাস পর্যন্ত, চার মাস অপেক্ষা করবে সেই স্ত্রী, তার বেশি নয় ঝুলিয়ে রাখা। ফাইন ফাউ, তারপরে যদি ফিরে আসে যে না আমার স্ত্রীকে আমি রাখবো, তাহলে রাখো, অগতির গতি হচ্ছে তালাক। যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, আল্লাহ বলছে যদি তালাকের সংকল্প করে, ফাইনাল্লাহ সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শোনেন এবং জানেন, সুতরাং চার মাস হয়ে গেছে এখন তালাক দাও আর না হয় সাথে নিয়ে এসো, দুইয়ের এক করতে হবে। যখন আল্লাহ পাক তালাকের কথা উল্লেখ করেছেন তাহলে সঠিক মত হচ্ছে যে চার মাস হলে স্ত্রী বিচ্ছিন্ন হয় না, চার মাস পরে আপনার ইখতিয়ার আছে, হয় সাথে থাকতে লাগেন আর না হলে আপনি তালাক দেন। কিন্তু একটি এই আয়াত এবং হাদিস বিরোধী মজহাব রয়েছে, তা হচ্ছে যে না, চার মাস হলে সাথে সাথে অটোমেটিক স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সে হারাম হয়ে যাবে স্বামীর জন্য। এই মাসলাটি ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু, তালাকের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন কোন স্ত্রীকে যদি তালাক দিয়ে দেওয়া হয় তাহলে তার ইদ্দত কত, আল্লাহ বলছেন তিন মাসিক পর্যন্ত ইদ্দত। ওয়াল মুতাল্লাকাতু, তালাক প্রাপ্তা নারীরা, ইয়াতারাব্বাসনা, অপেক্ষা করবে নিজেদেরকে নিয়ে, বিআনফুসিহিন্না সালাসাতু কুরু, তিন মাসিক পর্যন্ত, তিন হাইজ পর্যন্ত, যাদের মাসিক ঋতু আসছে তিন মাসিক পর্যন্ত, তিনটা মাসিক যদি আড়াই মাসে হয়ে যায় তবু সে তার ইদ্দত পার হয়ে গেল, আর তিন মাসিকে যদি সাড়ে তিন চার মাস লাগে, আরও অনেক সময় হয়তো মাসিক আসে না, দেড় দুই মাস পর আসে গ্যাপ দিয়ে, তাহলে ছয় মাসও হইতে পারে, এই তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে ইদ্দতের। ওয়ালা ইয়াহিল্লু লাহু নাইয়াক্তুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, এবং তাদের জন্য হালাল নয় যে আল্লাহ পাক তাদের জরায়ুতে যা সৃষ্টি করেছেন তাকে লুকিয়ে রাখবে। পেটে হয়তো গর্ভধারণ করেছে, গর্ভধারণ করে ভাবলো যে তালাক তো দিয়ে দিয়েছে, এখন যদি আমি বলি যে আমার পেটে বাচ্চা আছে তাহলে তো আমাকে নয় মাস দশ মাস ইদ্দতে বসে থাকতে হবে, তাহলে তো অন্য জায়গায় বিয়ে করতে পারবো না, তখন লুকিয়ে রেখে দিয়ে বললো যে না না না আমার তিন মাসিক হয়ে গেছে, এইরকম যেন না করে, লুকিয়ে না রাখে। ইনকুন্না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের যদি আল্লাহর প্রতি ইমান থাকে এবং পরকালের প্রতি ইমান থাকে, ওয়া বাউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, তালাক দিয়ে দেওয়ার পরে যদি ইদ্দতের মধ্যেই থাকে, ইদ্দত হচ্ছে তিন মাসিক, যেসব মহিলাদের মাসিক হয়, যেসব মহিলাদের মাসিক না হয় তাদের ইদ্দত হচ্ছে তিন মাস, এই তিন মাস বা তিন মাসিকের মধ্যে স্বামী যদি ফিরিয়ে নিতে চায় তাহলে বেশি অধিকার রাখে, অন্য জায়গায় বিবাহ করার তার অধিকার নেই, কারণ এখনো ইদ্দতের মধ্যে আছে। আল্লাহ বলছেন তাদের স্বামীরা বেশি অধিকার রাখে, বিরাদ্দাহিন না ফি যালিক, এই ব্যাপারে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। ইন আরাদু ইসলাহান, তারা যদি নিজের মাঝে মীমাংসা করতে চায়, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এবং নারীদের জন্য ওই রকমই অধিকার প্রাপ্য রয়েছে যেমন আলাইহিন্না, যেমন তাদের ওপর রয়েছে বিল মারুফ, দেশাচার, যেমন যেই দেশে খরচ খরচা চলে, যেমন যেই দেশে এক অপরের হক দেওয়া হয়, কারণ প্রত্যেক দেশে একরকমের নয়, আমাদের দেশে এক ধরনের স্ত্রীদের খরচ লাগে কিন্তু আরব দেশে অনেক বেশি খরচ লাগে হয়তো, তাই আল্লাহ পাক বিল মারুফ বলেছেন, দেশাচার যেমন খরচ খরচা লাগে, দেশাচার যেমন খেদমত করতে হয়, যেমন আমাদের দেশে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয় বউকে, এইরকমই বাড়িতে পাকশাক করে দিতে হয়, আরো বেশ কিছু কাজ করতে হয়, আল্লাহ পাক বলছেন যে স্ত্রীদের ওই রকমই অধিকার রয়েছে যেমন তাদের ওপর স্বামীদের অধিকার রয়েছে, বিল মারুফ দেশাচার, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। তাহলে অধিকারের দিক দিয়ে সমান, যেমন স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, স্ত্রীর হক অধিকার রয়েছে স্বামীর ওপর, কিন্তু পুরুষদের কি আল্লাহ পাক তাদের উপর মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন নেতৃত্বের? আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষদেরকে নারীদের উপর আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন। ওয়াল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী আর প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পুরুষদেরকে নেতৃত্ব দান করেন, নারীকে কেন নেতৃত্ব দান করলেন? আল্লাহ পাকের হিকমত আল্লাহ জানেন। তিনি সৃষ্টি করেছেন, তিনি প্রত্যেকের প্রকৃতি সম্পর্কে জানেন। নারীকে যদি বাড়ির মালিক বানিয়ে দেওয়া হইতো তাহলে মহা মুশকিল হয়ে যেত। বেমা ফাদ্দাল আল্লাহ বাদম আলা বাদ, আল্লাহ বলছেন এই জন্য যে আল্লাহ পাক একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, পুরুষকে নারীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অবেমা আনফাকু, আর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু পুরুষের ওপর, সেই জন্য সে নিতে হবে। আপনি খাবার এনে দেবেন, আপনি টাকা পয়সা ইনকাম করে দেবেন, আর নারী বাড়িতে রানীর মতো বসে থাকবে, তার এক পয়সার কোনো চিন্তা করতে হবে। সে যদি বেতন পায় কোথা থেকে, এক পয়সা বাড়িতে খরচ করবে না সে, এটা হচ্ছে শরীয়ত। সেই জন্য এই নেতৃত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 229 তালাক সম্পর্কে ইরশাদ করছেন, আত তালাক মাররাতান ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইয়ুকীমা হুদুদাল্লাহ فإن خفتم ألا يقيم حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون طلاق হচ্ছে দুইবারে, অর্থাৎ তালাকে রাজি। এখানে তালাকের তাহলে প্রকরণগুলি জানতে হয়। তালাক এক ধরনের তালাকে তালাকে রাজি বলা হয়, অর্থাৎ এমন তালাক যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অবকাশ আছে, একে তালাকে রাজি বলা হয়। রাজি মানে ফেরা, রাজা থেকে। আরেক তালাক হচ্ছে তালাকে বায়ন, মানে এমন তালাক যা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী থেকে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন স্ত্রী ইচ্ছা করলে যে কোনো জায়গায় বিবাহে চলে যেতে পারে। আরেক তালাক হচ্ছে তালাকে মোগাল্লাজা, অর্থাৎ তিন তালাক, অকাট্য তালাক, তিন তালাক হয়ে গেছে পরপর, তিন তালাক হয়ে গেলে অকাট্য তালাক হল, তারপরে ফিরিয়েও নিতে পারবে না, আর স্বামী সরাসরি বিবাহ করতে পারবে না, এমনভাবে হারাম হয়েছে সেই স্ত্রী যে সেই স্ত্রী যতক্ষণ পর্যন্ত কোথাও স্বেচ্ছায় বিবাহ না হবে, আর তারপরে বিবাহ যে করবে সেই ব্যক্তি চুক্তির ভিত্তিতে নয় আহিল্লা করার জন্য, বরং সেই ব্যক্তি বিবাহ করেছিল দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য কিন্তু তার সাথে চলল না, তখন সেই ব্যক্তি কোনো কালে তালাক দিয়ে দিল, তারপরে ইদ্যুত পার হয়ে হালাল হবে আগের স্বামীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তালাক যে বলছেন আত তালাক মাররাতান, সেটি হচ্ছে তালাক রাজি, অর্থাৎ দুই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অবকাশ আছে। তালাক হচ্ছে দুইবার, আল্লাহ পাক দুইবার বলেছেন, দুটি বলেননি, দুইবার এই জন্যই বলেছেন যাতে করে আমরা এক একটি করে তালাক দিই, দুটি তালাক দিবেন দুইবারে। এবং সুন্নতি তরিকা হচ্ছে এর যে তালাক দেবেন এমন সময় যেই সময় মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছে কিন্তু এখনো তার সাথে মিলন হয়নি, যাতে বাচ্চা ধরে নেওয়ার আশঙ্কা না থাকে, এটি হচ্ছে সুন্নত তরিকা। বাকি একসাথে একাধিক তালাক দাও, আর একটি তালাক দেবেন, মাত্র একটি তালাক দেবেন, আর একসাথে তালাক দেওয়া একাধিক তালাক, এটি হচ্ছে তালাকে বেদেই বিদাতি তালাক, হারাম তালাক, সমস্ত ফিকহি মাজহাবে হারাম এবং কাবিরা গুনাহ। যেই কাজটি এক শ্রেণী বিদাতিরা করে থাকে, একসাথে তিন তালাক ছাড়া বুঝেই না তালাক, তালাক দিলেও তিন তালাক দিতে হবে, এবং তিন তালাক দিয়ে যখন হারিয়ে ফেলে তাদের মাজহাব মোতাবেক, তখন ওকে হালাল করার জন্য নানা পন্থা অবলম্বন করে, যেসব পন্থা হচ্ছে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আত তালাক মাররাতান, তালাক হচ্ছে দুইবার, অর্থাৎ যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়া যায় সেই তালাকগুলি হচ্ছে দুইবার। একবার তালাক দিলেন কখনো, কিন্তু তালাক দেবেন চিন্তা করে, যখন তখন ছোটখাটো কথায় তালাক নয়। তালাক সাধারণত হচ্ছে এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে এই স্ত্রীকে নিয়ে আর চলাফেরা করা সম্ভব নয়, একে নিয়ে সংসার করা অসম্ভব, সেটা সাধারণত হয়তো ইমান কুফুরির ব্যাপার, আপনি মুসলিম মমিন আর সে কুফুরি করছে, এইরকম একটি ক্ষেত্র, সে নামাজ পড়তে চায় না এইরকম ক্ষেত্র, সে ফরজ আদায় করতে রোজা রাখতে চায় না এইরকম ক্ষেত্র, অথবা সেই ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করতে চান, আপনার স্ত্রী নির্লজ্জ তার লজ্জা স্থানের হেফাজত করতে চায় না, ব্যভিচারে লিপ্ত হয় এইরকম ক্ষেত্র, অথবা সে স্ত্রী থেকে আপনার আশঙ্কা আছে যে আপনার প্রাণনাশ করতে পারে, মেরে দিতে পারে আপনাকে, এইরকম ক্ষেত্র যদি হয় তাহলে তালাকের পরিস্থিতি আসবে। আর সামান্য কিছু ঝগড়া হলো আর প্রথম চোটেই তালাক, এগুলি হচ্ছে জাহেল মূর্খদের কাজ, যারা আল্লাহর দিন বুঝে না এবং আল্লাহর দিন মোতাবেক জীবন যাপন করে না। আল্লাহ পাক বলছেন যে তালাক দুইবার, একবার তালাক দিবেন এমন পবিত্রতাই মাসিক ঋতু থেকে পাক হওয়ার পরে যখন স্পর্শ করে, তাহলে চিন্তা ভাবনা করে তালাক দাও, হঠাৎ করে রাগের সময় তালাক নয়। যেহেতু একে নিয়ে সংসার করা যাবে না, সেই জন্য ধীর স্থির ভাবে শান্ত মনে তালাক দেবেন, আর একটি তালাক দিয়ে ছেড়ে দেবেন, তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে চিন্তা ভাবনা আপনি করেন, সেও চিন্তা ভাবনা করুক, সে ফিরে আসবে কিনা, তার ভুল সংশোধন করবে কিনা, আপনি আপনার ভুল সংশোধন করবেন কিনা, আপনি ফিরিয়ে নেবেন কিনা, এই সব চিন্তা ভাবনার সময় আপনার কাছে আছে। তারপরে দেখলেন যে না, রাখবো না, তিন মাস পার হইলে বা তিন মাসিক পার হইলেই সেই স্ত্রী আপনার বায়না হয়ে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, সে অন্য জায়গায় বিবাহ করতে পারে। ইদ্যত পার হওয়ার পরে আপনার আর স্ত্রী থাকলো না, আপনিও তাকে বিবাহ করতে পারবেন ইদ্যত পার হয়ে গেলে। যদি ফিরিয়ে নিতে চান এই তিন মাসিকের মধ্যে অথবা তিন মাসের মধ্যে ইদ্যতের মধ্যে, আপনাকে ফিরিয়ে নিতে হবে দুজন সাক্ষী রেখে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছিলাম, এক তালাক, এখন ফিরিয়ে নিচ্ছি। তারপরে যদি কোনোদিন আবার এইরকম বড় সমস্যা হয় যে তালাক দিতে হচ্ছে, তখন আর একবার তালাক দেন ওই রকম সময়ে, পবিত্রতার অবস্থায় যে পবিত্রতা আপনি স্পর্শ করেননি। এই দুই তালাকের মধ্যে ফিরিয়ে নিতে পারবেন যদি ইদ্যতের মাঝে হয়, আর ইদ্যত পার হয়ে গেলে সেই স্ত্রী বায়না হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে দুই তালাকের মধ্যে ফিরিয়ে নিতে পারে, ফাইম সাকুম বে মারুফিন, সুতরাং তাকে রাখতে পারো সৎ ব্যবহারের সাথে, ভালো আচরণের সাথে রাখবে। যদি রাখো এই সংকল্প নিয়ে রাখবে যে ওর সাথে আমি ভালো ব্যবহার করি, এমন নয় যে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে রাখলাম কিন্তু একে শাস্তি দেবো, একে কষ্ট দেবো, মানসিক শাস্তি দেবো বা দৈহিক শাস্তি দেবো, জায়েজ নয় আপনার জন্য এইভাবে রাখা। আও তাসরিহুন বিহসান, অথবা সৎ আচরণের সাথে তাকে বিদায় করে দাও, ভালো ব্যবহারের সাথে বিদায় করো। ভালো ব্যবহারের সাথে বিদায় করো অন্তর্ভুক্ত হচ্ছে কিছু হাদিয়া উপহার দেবেন। আমাদের দেশে জাহেল মূর্খ মানুষরা তালাক দেয়, তালাক দিলে ওর সাথে আবার কথা কিসের, আর ওর সাথে দয়া মায়া আবার কিসের, এতদিন ধরে তার সাথে চলাফেরা করলেন কিন্তু একটু মায়া লাগলো না, কিছু উপহার দিয়ে দেন, কিছু উপঢৌকন দিয়ে দেন, কিছু কাপড় চোপড় দিয়ে দেন, কিছু টাকা পয়সা দিয়ে দেন, এই হচ্ছে সৎ ব্যবহারের সাথে বিদায় করে দেওয়া। আর তোমাদের জন্য হালাল হবে না যে তাদের কাছ থেকে এমন কিছু নেবে যা তাদেরকে দিয়েছ, কিছুই নিতে পারবে, মোহর দিয়েছ মোহর থেকে ফিরিয়ে নিতে পারবে না, অলংকার দিয়েছ তা ফিরিয়ে নিতে পারবে না, যা দিয়েছ দান করে দিয়েছ। ইল্লা ইয়াখাফা আল্লাহ ইয়ুকিমা হুদুদ আল্লাহ, তবে যদি তারা দুইজনে আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখাকে আমরা কায়েম রাখতে পারবো না, আল্লাহর যে সীমারেখা রয়েছে তাকে আমরা প্রতিষ্ঠিত রাখতে পারবো না, আমরা চলতে পারবো না স্বামী স্ত্রীতে। ফাইন খিফতুম আল্লাহ ইয়ুকিমা হুদুদ আল্লাহ, তোমাদের যদি আশঙ্কা লাগে যে তারা উভয়ে আল্লাহর সীমারেখাকে প্রতিষ্ঠিত রাখতে পারবে না, ফালা জুনাহ আলাইহিমা, তাহলে দুইজনের কোনো গুনাহ হবে না স্বামী স্ত্রীর, ফি মাফতাদাত বিহি, যদি স্ত্রী মুক্তিপণ হিসাবে কিছু দিয়ে দেয়, অর্থাৎ খোলা তালাকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আর এক তালাক হচ্ছে যেটা নারীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে তলব হয় যে দেখো তোমার কাছে আমি থাকতে পারবো না, এই স্বামীর কাছে আমি থাকতে পারবো না, এর সংসার আমি চাই না, তাহলে স্ত্রী কিছু সম্পদ দিয়ে, অর্থাৎ যে মোহর নিয়েছিল মোহরটা ফিরিয়ে দেবে এটা, অথবা এছাড়াও যদি মীমাংসা করার জন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দিতে পারে, যেমন তাফসির কারগণ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা, ফালাতা তা দুহা, এই সীমা লঙ্ঘন করিও না, ওমাইয়া তাআদা হুদুদ আল্লাহ, আর যারা আল্লাহ পাকের সীমানাকে লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালিম। ফাইন তাল্লাকাহা, এরপরে যদি তালাক দিয়ে দেয়, দুই তালাক আগে হয়েছে, এক তালাক দিয়েছে আর এক তালাক দিয়েছে, দুটো তালাক একসাথে নয় বরং একবার একবার করে তালাক দিয়েছে, দুইবারে তালাক দিয়েছে, ফাইন তাল্লাকাহা, এবার যদি তৃতীয় তালাক দিয়ে দেয়, এই তালাক দিলে চিরকালের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে ওই স্বামীর জন্য কখনো হালাল হবে না, হালাল আর হবে না, ওই স্ত্রী চিরকালের জন্য হারাম। তবে একটি রাস্তা আছে, সেটা তোমার হাতে নেই, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রী বিবাহে না বসবে অন্য স্বামীর সাথে, অন্য স্বামীর সাথে ইদ্যত পার হওয়ার পরে বিবাহ হইল, বিবাহ হওয়ার পরে বিবাহ করলো স্থায়ীভাবে জীবনযাপনের জন্য তার সাথে, কিন্তু তার সাথে সংসার চলল না, আবার সেখান থেকে তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত কাটলো, তারপরে তুমি বিবাহ করতে পারো। ফাইন তাল্লাকাহা, সুতরাং যদি তালাক দিয়ে দেয় তাকে এই তৃতীয় তালাক, ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন জান্না আন ইয়ুকিমা হুদুদ আল্লাহ, যদি তাকে তালাক দিয়ে দেয় তাহলে ফালা জুনাহা আলাইহিমা, তাদের কোনো গুনাহ নেই যে তারা আবার ফিরে আসবে। তিন তালাক দেওয়ার পরে অন্য স্বামী বিবাহ করেছিল, অন্য স্বামী বিবাহ করার পরে তার সাথে সহবাস হইতে হবে, যদি শুধু শুধু বিবাহ করে থাকে আর সহবাস না হয় তাহলে হালাল হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে তাদের যদি ধারণা হয় যে তারা আল্লাহর সীমারেখা কায়েম করতে পারবে, সুতরাং আবার আগের স্বামীর কাছে ফিরে যায়, তাহলে কোনো অসুবিধা নেই। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা। ইউবাইয়িনুহা লিকওমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ পাক সুস্পষ্ট বর্ণনা করেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফিন, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দিবে, ফাবালাগনা আজালাহুন্না, এবং তারা তাদের ইদ্দতের সীমানার কাছাকাছি এসে যাবে। ইদ্দতের সীমানা এখন শেষ হতে যাচ্ছে। এখন তুমি চিন্তা করো, যেটা বলছিলাম যে তিন মাস বা তিন মাসিক যে ইদ্দত রয়েছে এখন শেষের দিকে, এখন তুমি সিদ্ধান্ত না, ফামসে কোহন্না বেমারুফ, ভালো আচরণের সাথে তাদেরকে রাখো, আওসার রেহ হন্না বেমারুফ, অথবা ভালো আচরণের সাথে তাদেরকে বিদায় করে দাও, উভয় ক্ষেত্রে ভালো ব্যবহার করবে। ওয়ালা তুমসে কোহন্না দে রান, ক্ষতি সাধনের জন্য তাদেরকে বাধা দিয়ে রাখবে না। স্ত্রীকে ফিরিয়ে নিলেন সকলের কথায় যে আচ্ছা ফিরিয়ে নিলাম, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মারধর করব, উদ্দেশ্য হচ্ছে মানসিক কষ্ট দিব, উদ্দেশ্য হচ্ছে জ্বালা যন্ত্রণা করব, এইরকম যেন না হলে তা তাদু, যাতে করে সীমা লঙ্ঘন করো, বাড়াবাড়ি করো। অমাইয়া ফাল জালিকা ফাকাদ জালাম নাফসা, আর যারা এইরকম কাজ করবে তারা নিজের উপরে জুলুম করলো। ওয়ালা তাত্তাখিজু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতগুলিকে বিধানাবলিকে ঠাট্টা মজাক মনে করিও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর স্মরণ করো। ওমা আনজাল আলাইকুম মিনাল কিতাব আল হিকমা, আর যা আল্লাহ নাজিল করেছেন কিতাবে এবং হিকমতে এবং হাদিসে রয়েছে। ইয়াইযুকুম বিহ, আল্লাহ তা দিয়ে তোমাদেরকে উপদেশ দান করেছেন। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়া আলামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 232-এ, ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহুন্না আজওয়াজাহুন ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ যালিকা ইউযাযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেবে, ফাবালাগনা আজালাহুন্না, তারপরে তারা তাদের ইদ্দত পর্যন্ত পৌঁছে গেল, ইদ্দত শেষ হয়ে গেল। ইদ্দত যে রয়েছে এক তালাক দেওয়ার পরে তিন মাসিক বা তিন মাস শেষ হয়ে গেল, তাহলে এখন বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন অন্য স্বামীও বিবাহ করতে পারে অন্য কোনো পুরুষ, আর যেই স্বামী তালাক দিয়েছে তাতে থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল সেও প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে। আল্লাহ পাক বলছেন ফালা তাদুলুহুন্না, এই নারীদেরকে তোমরা বাধা দিও না। এখানে নারীদের অভিভাবকদেরকে বলা হচ্ছে, বাবাকে, বাবা না থাকলে ভাইকে, দাদাকে, তাদেরকে বলা হচ্ছে তোমরা বাধা দেবে না তাদেরকে। আইয়ান কেহেন আজওয়াজাহুন্না, তারা যদি তাদের স্বামীকে পুনরায় বিবাহ করতে চায়, যে আগের স্বামী ছিল তাদেরকে যদি আবার বিবাহ করতে চায়, যে না আমি অন্য কোনো পুরুষকে বিবাহ করব না, আমার আগের স্বামী ছিল যদিও তালাক দিয়েছে আর ইদ্দত পার হয়ে গেছে, বিবাহ করব, তাহলে যদি ইদ্দত পার হয়ে যায় তখন সরাসরি বিবাহ করতে হবে, নতুন মোহর দিয়ে নতুন ইজাব কবুলের সাথে কবুল করে বিবাহ করতে হবে, যদি এক তালাক হয় অথবা দুই তালাকের মধ্যে থাকে। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যখন তারা আপোষে সদাচরণের সাথে সম্মতি প্রকাশ করবে, রাজি হয়ে গেছে, স্ত্রীও রাজি আর স্বামীও রাজি একে অপরের সাথে ঘর সংসার করতে, তখন কোনো ভাইয়ের জন্য, মেয়ের ভাইয়ের জন্য অথবা বাবার জন্য জায়েজ নয় যে এই জামাই তালাক দিয়েছে, এই দুল্লাভাই তালাক দিয়েছে, তাকে আবার বোন ফিরিয়ে দেবো, তাকে মেয়ে ফিরিয়ে দেবো, না ফিরিয়ে দেবো না, এটা জায়েজ না। আল্লাহ পাক নিষেধ করেছেন। মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, তিনি তার বোনকে এরকম বাধা দিয়েছিলেন যখন তার তালাক দেওয়া স্বামীর কাছে ইদ্দত পার হওয়ার পর আবার ফিরে যেতে চেয়েছিলেন যে আমি ওকে বিবাহ করব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, এই আয়াত নাজিল হয়েছিল। এইরকম যদি কোনো ঘটনা হয় তাহলে কারো বাধা দেওয়া জায়েজ নয়। আল্লাহ বলছেন যালিকা ইউযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই উপদেশ দেওয়া হচ্ছে ওই সব ব্যক্তিকে যারা তোমাদের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে। যালিকুম আজকা লাকুম, এটা তোমাদের জন্য বিশুদ্ধতা, এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে। ওয়া আতহারু, এবং পবিত্রতা। আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহ ভালো জানেন তোমরা জানো না, সুতরাং আল্লাহ পাক যা ভালো জানেন সেই বিধান নাজিল করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা শিশুদেরকে স্তন্য দান করবে, দুধ পান করাবে পুরো দুই বছর। তাহলে ছেলেদের দুধ পানের অধিকার হচ্ছে দুই বছর পর্যন্ত, এই দুই বছর দুধ পান করাবে। লেমান আরাদা ইয়তিমার রাদা, যেই ব্যক্তি স্তন্য দানকে সম্পূর্ণ করতে চায়, যে আমি পুরো যতটা আছে ততটা আমি পুরা করব। তাহলে দুই বছর দুধ পান করাবে। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এই ক্ষেত্রে যদি স্ত্রীর তালাক হয়ে যায় কিন্তু শিশু দুধ পান করছে, আপনার ছেলে আছে সেই ছেলে দুধ পান করছে আর স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে সমঝোতা করে দুই বছর পর্যন্ত এই ছেলের অধিকার হচ্ছে যে মায়ের দুধ পান করবে। সুতরাং মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আসা জায়েজ নয়, ওই রকম মায়ের অস্বীকার করাও জায়েজ নয়। এবং এই যে সময়টা দুধ পান করাবে তাতে যার ছেলে অর্থাৎ স্বামী যে তালাক দিয়েছে তাকে ভরণ পোষণ দিতে হবে স্ত্রীর, কারণ সে স্তন্যদান করছে তার ছেলেকে। আল্লাহ বলছেন ওয়ালাল মাউলুদ লাহু, আর যার সন্তান এই ছেলে তাকে রিজকু হুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তার ওপর এই নারীদের খাদ্যের ব্যবস্থা রয়েছে, ওয়া কিসওয়াতুহুন্না এবং তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা রয়েছে, ভরণ পোষণ স্বামীর দায়িত্বে, বিল মারুফ দেশাচার, যেমন দেশে দেওয়া হয় যে খরচ খরচা সেভাবে দিতে হবে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে শরীয়তে দায়িত্ব দেওয়া হয়নি। লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, মা ক্ষতিগ্রস্ত হবে না তার ছেলের কারণে, অর্থাৎ মাকে ক্ষতিগ্রস্ত করে ছোট শিশু মা নিতে চায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চলে আসলে এরকম কাজও করবে না। ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালাদিহি, এবং যার ছেলে অর্থাৎ স্বামী সে যেন ক্ষতিগ্রস্ত না হয় তার ছেলের কারণে, অর্থাৎ এমন না হয় যে বললো যে তোমার ছেলেকে আমি দুধ পান করো, তোমার ছেলে তুমি নিয়ে যাও, ছেলে ফেলে দিয়ে মা চলে আসলে অথচ দুধ দেওয়ার প্রয়োজন রয়েছে, এইরকম ভাবে ক্ষতিগ্রস্ত যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়ালাল ওয়ারিস মিসলু যালিক, আর যে উত্তরাধিকারী তারও ক্ষেত্রে এইরকম বিধান প্রযোজ্য, অর্থাৎ উত্তরাধিকারী যেন ক্ষতিগ্রস্ত না হয়। তালাক হলো আর তালাক হওয়ার ক্ষেত্রে যে ওয়ারিস রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে কোনো দিক থেকে, এইরকমও যেন না হয়। ফাইন আরাদা ফেসালান আন তারাদি মিনহুমা, স্বামী স্ত্রী দুইজনেই যদি রাজি হয় তাদের সম্মতি হয় যে আমরা এখন দুধ ছাড়িয়ে দেব ছেলের, ওয়াতাশাওরিন এবং পরামর্শের ভিত্তিতে, ফালা জুনাহ আলাইহিমা, তাহলে তাদের কোনো গুনাহ নেই। হয়তো দেড় বছর হয়েছে তারপরে দুধ ছাড়িয়ে দেবে, এরকমের বয়স হয়েছে এখন খাবার খেয়ে নিতে পারছে আর দুইজন এক্ষেত্রে সম্মতি প্রকাশ করলো, তাহলে তাতে কোনো গুনাহ নেই। ওয়াইন আরাদতুম আন তাস্তারজিউ আউলাদাকুম, আল্লাহ বলছেন আর যদি তোমরা চাও যে তোমাদের যে ছেলেরা রয়েছে তালাক দিয়ে দিয়েছে স্ত্রীকে আর এই ছেলেকে অন্য জায়গায় দুধ পান করাবো, সেটাও করতে পারো। আর তোমরা যদি চাও যে তোমাদের সন্তানদেরকে দাইদের কাছে দুধ পান করাবে, ফালা জুনাহ আলাইকুম, তাতেও তোমাদের কোনো গুনাহ নেই। ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যা তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি করেছো তা যদি ঠিকভাবে তোমরা দিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওয়ালাম আর জেনে রাখো আন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসির, যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ সবকিছুই দেখছেন। মহান আল্লাহর ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতি আশহরি ওয়া আশরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন বিল মারুফ ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর। আল্লাহ পাক এখানে বিধবা স্ত্রীর ইদ্দতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন আয়াত নম্বর 234 সূরা বাকারায়, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ইন্তিকাল করে গেছে, ওয়াযারুনা আযওয়াজা, এবং স্ত্রী ছেড়ে গেছে, এক অথবা তার বেশি স্ত্রী ছেড়ে গেছে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন, ওই স্ত্রীরা অপেক্ষা করবে তাদের নিজেদেরকে নিয়ে, আরবাআতি আশহরি ওয়া আশরা, চার মাস দশ দিন, অর্থাৎ বিধবা নারীর ইদ্দত হচ্ছে চার মাস দশ দিন, এই চার মাস দশ দিন কোথাও বিবাহ বসতে পারবে না। ফায়দা বালাগনা আজালাহন্না, যখন তাদের সময়সীমা পৌঁছে যাবে অর্থাৎ ইদ্দত শেষ হয়ে যাবে চার মাস দশ দিন, ফালা জুনাহ আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই, ফিমা ফাআলনা ফী আনফুসিহিন্না, তাদের ক্ষেত্রে যদি কিছু করে অর্থাৎ চার মাস দশ দিন পার হওয়ার পরে ভালো অলংকার পরবে, ভালো কাপড় চোপড় পরবে, ভালো মেকআপ করবে, সাজবে, তাতে কোনো গুনাহ নেই, কারণ আকর্ষণ হতে হবে যাতে করে আগ্রহী হয় কোনো যুবক বিবাহ করার জন্য। আল্লাহ বলছেন তাদের কোনো গুনাহ নেই, বিল মারুফ, দেশাচার যেমন চলে সেইভাবে করবে। আল্লাহু বিমা তাআমালুনা খাবীর, তোমরা যা কিছু করো তার আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিদবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায় ইদ্দতে থাকে, অথবা যদি তালাক হয়ে যায় আর ইদ্দতে থাকে, তাহলে সেই সময় তোমরা বিয়ের প্রস্তাব দিতে পারবে অন্য কোনো পুরুষ, অন্য কোনো পুরুষ। এখনো মহিলা স্বামীর ইন্তেকালের পরে চার মাস দশ দিনের মধ্যে ইদ্দতে আছে আর প্রস্তাব পেশ করছে, এটা জায়েজ নয়। তবে ইশারা ইঙ্গিতে কোনো কথা বলতে পারবে, যাতে করে নিরাশ না হয় যে আমার স্বামী মারা গেছে আর কোনো স্বামী পাবো না হয়তো। ইশারা ইঙ্গিতে তোমার কতদিন হইল স্বামীর ইন্তেকালের, ইদ্দত শেষ হলে আমাকে জানাইও, এগুলো হচ্ছে ইশারা ইঙ্গিত। কিন্তু সরাসরি প্রস্তাব দিবে যে আমি তোমাকে বিবাহ করব তোমার ইদ্দত পার হওয়ার পর, এটা জায়েজ নয়। আল্লাহ বলছেন ওয়ালা জুনাহ আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না এই ব্যাপারে যে আররাদতুম বিহি মিন খিদবাতিন নিসাই, স্ত্রী জাতিকে প্রস্তাব বিবাহর প্রস্তাব দেওয়ার ব্যাপারে যদি তোমরা ইশারা ইঙ্গিত করো, আও আকনান্তুম ফি আনফুসিকুম, অথবা মনে কথা লুকিয়ে রাখো, হয়তো প্রকাশ করলে না কিন্তু মনে মনে আছে যে স্ত্রীর স্বামী মারা গেছে অথবা তালাক হয়ে গেছে, যদি ইদ্দতটা পার হয়ে যায় তো আমি বিবাহ করব, ইশারা ইঙ্গিত করলো অসুবিধা নেই, জায়েজ আছে। অথবা যদি মনে লুকিয়ে রাখো এই কথা, দৃঢ় সংকল্প, তাও জায়েজ আছে। আলিম আল্লাহ আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আল্লাহ ভালো করে জানেন যে তোমরা নিঃসন্দেহে তাদের কথা আলোচনা করবে। নারীদের উপর একটা আকর্ষণ আছে, তাদের কথা তোমাদের আলোচনায় আসবে যে অমুকের তালাক হয়েছে, কেউ হয়তো বিয়ে করতে চাইবে, অমুকের স্বামী মারা গেছে, কেউ হয়তো বিয়ে করতে চাইবে, আলাপ আলোচনায় আসবে। ওয়ালাকিল্লা তুওয়াইদুহুন্না সিররা, তবে গোপনে তাদের সাথে কোনো চুক্তি করিও না, ভিতরে ভিতরে টেলিফোনে অথবা লুকিয়ে নির্জনে কথা বলে নিয়েছে যে আমি তুমি ঠিক আছি আর কাউকে জানতে দিও না, ইদ্দত পার হলে আমরা কথা পাকা বিবাহ করব, এটা হারাম, জায়েজ নয়। ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, তবে দেশাচার কিছু ভালো কথা বলতে পারো, ভালো কথা বলার মধ্যে খোঁজ খবর নেওয়া, ভালো কথার মধ্যে সৎ ব্যবহার করা, তাহলে যাতে বুঝে যে হয়তো এই ছেলে আগ্রহী আছে, এই জন্য হয়তো কিছু উপহার পাঠিয়েছে, অথবা ভালো কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে যে কতদিন হইল ইদ্দত আর কতদিন বাকি আছে ইত্যাদি। অথবা এইরকম কথাও বলতে পারে যে তুমি তো মাশাআল্লাহ খুব সুন্দরী, তোমার মতো মেয়ে পাওয়া দুনিয়াতে মুশকিল আছে, তাতে বুঝতে পারবে যে এই ছেলে হয়তো বিয়ে করতে চায়, এইরকম কথা বলা জায়েজ আছে। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, আল্লাহ বলছেন বিবাহ বন্ধনের সংকল্প তোমরা করতে পারবে না, জায়েজ নয় যে বিবাহ করে নেব ইদ্দতের মধ্যে, এটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের এই কিতাব যে বিধান লিখা আছে 4 মাস 10 দিন বিধবার ক্ষেত্রে আর তালাক প্রাপ্তার ক্ষেত্রে 3 মাসিক অথবা 3 মাস ইত্যাদি যেসব ইদ্দত রয়েছে, যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে যাবে না, অর্থাৎ ইদ্দত পার না হবে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমাদের মনে যা আছে আল্লাহ সবকিছুই জানেন। ফাহজারু, সুতরাং সাবধান হয়ে যাও। ওয়ালামু আন্নাল্লাহ গাফুরুন হালিম, এবং জেনে রাখো যে আল্লাহ পাক অতি মার্জনাকারী এবং অত্যন্ত সহিষ্ণু। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, লা জুনাহ আলাইকুম ইন তাল্লাক্তুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিযু লাহুন্না ফরীযা ওয়া মাত্তিউহুন্না আলাল মুসি'ই কাদারুহু ওয়া আলাল মুক্তিরি কাদারুহু মাতাআন বিল মারুফি হাক্কান আলাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না ইন তাল্লাক্তুমুন নিসা, যদি নারীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না, যতক্ষণ স্পর্শ করেনি, সহবাস হয়নি, বিবাহ হয়েছিল কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, নির্জনতা সুযোগই পাননি, ঘর সংসার হয়নি, তালাক দাও, অসুবিধা নেই। আও তাফরিযু লাহুন্না ফরীযা, অথবা তাদের যে মোহর আছে তাও নির্ধারিত করনি, দুটোই আছে। এই বিষয়টি হচ্ছে এমন যে এমন মেয়েকে বিবাহ করেছে, বিবাহ করার পর দেখা সাক্ষাৎ হয়নি, ঘর সংসারও হয়নি, আর মোহরও নির্ধারণ করা হয়নি, তাহলে তালাক দিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে কি দেবে, স্পর্শ করা হয়নি আর মোহরও নির্ধারণ হয়নি। আল্লাহ বলছেন অমাত্যও হুন্না, তাদেরকে কিছু মাল সামান দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও, কিছু গিফট উপহার দিয়ে দাও, কাপড় চুপড় দিয়ে দাও, আরো কিছু তাদের বাড়ির জন্য দিয়ে দাও, কিছু খরচ খরচা দিয়ে দাও। আলাল মুসে কাদারুহু, সচ্ছল ব্যক্তির জন্য তার অনুপাতে, ও আলাল মুক্তিরি, আর যেই ব্যক্তি অভাবী তার অনুপাতে সে দিবে, অভাবী অভাবীর মতো দিবে। মাতা আনবিল মারুফ, দেশাচার মাল সামান দিবে, হাক্কান আলাল মুহসিনিন, এটা হচ্ছে সৎ কর্মশীলদের ওপর ন্যায্য অধিকার দায়িত্ব। আল্লাহ পাক আরো বলছেন ওয়াইন তাল্লাক্তুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, আরেকটি বিধান বলছেন, মোহর নির্ধারিত করেছেন কিন্তু স্পর্শ করার সুযোগ পাননি, নির্জনতার সুযোগ পাননি, তার আগে তালাক দিয়ে দিলেন। আল্লাহ বলছে তোমরা যদি তালাক দিয়ে দাও তাদেরকে স্পর্শ করার আগে, ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফরীযা, আর তাদের মোহর নির্ধারিত করেছো, ফানিসফু মা ফারাজ, তাহলে অর্ধেক দিতে হবে, 1,00,000 টাকা থাকলে 50,000 দিতে হবে। ইল্লা আন ইয়াফুন, তবে যদি স্ত্রী মাফ করে দেয়, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা যার হাতে বিবাহের বন্ধন আছে সে যদি মাফ করে দেয়, স্ত্রী মাফ করে দিল, মোহর দেওয়া হয়নি হয়তো মাফ করে দিল, অথবা মোহর পুরা দিয়ে দিয়েছেন আপনি তো অর্ধেক ফিরিয়ে পাবেন, কারণ এখনো তো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আপনি পুরোটাই মাফ, অসুবিধা নেই, যা দিয়েছিলাম দিয়েছিলাম আর ফিরিয়ে নেব না, স্বামীও মাফ করে দিলে কোনো অসুবিধা নেই। ওয়ান তাফু আকরাবু লিত তাকওয়া, আর তোমরা যদি মাফ করে দাও একে অপরকে, তাহলে এটা আল্লাহ ভীরুতার কাছাকাছি। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের স্বামী স্ত্রী জীবনে, দাম্পত্য জীবনে যে একে অপরের উপর অনুগ্রহ রয়েছে সেটা ভুলিয়ে যেও না। আল্লাহ পাক তারপরে বলছে ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু করছো করবে সে সম্পর্কে সবকিছুই তিনি দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদের দাম্পত্য জীবন যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে যেন সম্মানিত করেন এবং তাদের ভুল ভ্রান্তির সংশোধন করার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।